الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله به أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করার কারণ উল্লেখ করে বলেন হুদাল লিন্নাস। আলেমগণের তো জানাই আছে, মাদ্রাসার ছাত্ররাও লক্ষ্য করলেই বুঝতে পারবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে যে উনজিলা বলা হয়েছে এই উনজিলা ফেইলের মফউলে লাহু হইছে হুদাল লিন্নাস, অর্থাৎ কোরআন কেন নাজিল করা হল, আল্লাহ বলেন মানুষের হেদায়েতের জন্য। কোরআন নাজিলের কারণ বর্ণনা করে আল্লাহ বলেন মানুষের হেদায়েতের জন্য। তাই আলোচনার শুরুতেই আমাদের বুঝে নেওয়া দরকার হেদায়েত কি। হেদায়েত শব্দের ফার্সি অর্থ হল রাহ নামুদান, বাংলা অর্থ হল পথ প্রদর্শন, পথ দেখানো। প্রশ্ন জাগে কিসের পথ, জবাব হল কল্যাণের পথ, শান্তির পথ, মুক্তির পথ। তাহলে মর্ম দাঁড়াল আল্লাহ কোরআন কেন নাজিল করলেন, মানুষকে শান্তির পথ দেখাবার জন্য, মুক্তির পথ দেখাবার জন্য, মানুষকে কল্যাণের পথ প্রদর্শন করার জন্য। অথচ পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, এর মর্মার্থ হল আসমান জমিনের সমস্ত বাসিন্দাকেই আল্লাহ হেদায়েত করে। চন্দ্রকে আল্লাহ হেদায়েত করেন, সূর্যকে আল্লাহ হেদায়েত করেন, গাছপালাকে আল্লাহ হেদায়েত করেন, জীব জন্তুকে আল্লাহ হেদায়েত করেন, ফিরিস্তাকে আল্লাহ হেদায়েত করেন, জিনকে আল্লাহ হেদায়েত করেন, এক কথায় আসমানের সমস্ত বাসিন্দাদেরও আল্লাহ হেদায়েত করেন, জমিনের সমস্ত বাসিন্দাদেরকেও আল্লাহ হেদায়েত করেন। তাহলে কুরআন নাযিলের কারণ বর্ণনা করতে গিয়ে হুদাল্লিন নাস বলেন কেন, মানুষের হেদায়েতের জন্য বলেন কেন? প্রথমে আমরা এই প্রশ্নের জবাবটা পরিষ্কার করে নিই, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাগুলি বোঝা আমাদের জন্য সহজ হবে। আসমান জমিনের সমস্ত বাসিন্দাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করেন, কল্যাণের পথ প্রদর্শন করেন, তার বহু নজির, বহু উপমা, বহু দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ঘুরি ঘুরি আয়াতে বর্ণনা করেছেন। তন্মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ। এখানে আল্লাহ বলেন, সূর্য চলে তার লক্ষ্যস্থলের পথে। কিভাবে চলে? আল্লাহ বলেন, মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে চলে। সূর্যকে চালায় কে? ধ্বংসের পথে না কল্যাণের পথে? তাহলে সূর্যকে হেদায়েত করে কে? আল্লাহ। চন্দ্র চলার জন্য আল্লাহ তার কতগুলি গতিপথ নির্ধারণ করে দিয়েছে। চন্দ্র তার জন্য নির্ধারিত গতিপথে চলে, কিন্তু লাশামসু ইয়ামবাগিলাহা আন তুদরিকাল কামার, চন্দ্র কোনদিন সূর্যের সাথে টক্কর লাগে না, সূর্যের কখনো চন্দ্রের সাথে ঘর্ষণ হয় না। যদি হইত তাহলে কল্যাণ হইত না ধ্বংস হইত? তাহলে চন্দ্র সূর্যকে কল্যাণের পথে পরিচালনা করে, ধ্বংসের হাত থেকে রক্ষা করে কে? তাহলে চন্দ্র সূর্যকে হেদায়েত করে কে? আল্লাহ। অবশ্য বিজ্ঞানের দৃষ্টিতে এখানে একটা প্রশ্ন আছে। কিছু সংখ্যক বৈজ্ঞানিকেরা বলেন সূর্য চলে না, স্থির থাকে, আর পৃথিবী তার চতুর্দিকে প্রদক্ষিণ করে। সব বৈজ্ঞানিকেরা নয়, একজন বৈজ্ঞানিক একটা বই লিখেছেন, বইয়ের নামই দিয়েছেন সূর্য নয় পৃথিবী নয় সূর্য ঘুরে। এক বৈজ্ঞানিকের লেখা বইয়ের নাম পৃথিবী নয় সূর্য ঘুরে। এই বইয়ে তিনি প্রমাণ করেছেন সূর্য ঘুরে। সুতরাং সূর্য স্থির থাকে এই মন্তব্যে সমস্ত বৈজ্ঞানিক একমত? একমত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশামসু তাজরি, শামসু অর্থ সূর্য আর তাজরি অর্থ চলে। চলে বললেই তো প্রশ্ন আসে যায় কোথায়, চলে বলা মাত্রই প্রশ্ন আসে, যাবে কোথায়? আল্লাহ বলেন লি মুস্তাকাররিল্লাহ, তার জন্য নির্ধারিত যে গন্তব্যস্থল আছে সেই লক্ষ্যে সূর্য চলে। এবার প্রশ্ন আসে সূর্যের গন্তব্যস্থল কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সূর্য যে চলে তার গন্তব্যস্থলের পানে চলে, সূর্যের গন্তব্যস্থল কি এর জবাব লিখেছেন সাতটা। সূর্যের গন্তব্যস্থল কতটা? সাতটা। এই সাতটা গন্তব্যস্থলকে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কাল কেন্দ্রিক গন্তব্যস্থল, আর একটা হলো স্থান কেন্দ্রিক গন্তব্যস্থল। এই সবগুলির বিশ্লেষণ করতে গেলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। শুধু সূর্য যে চলে যায় কোথায় এই প্রশ্নের একটা জবাব হাদিস থেকে বেশ করি। হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য যে চলে যায় কোথায়, আল্লাহর রসুল বলেন আল্লাহর আরশের নিচে যায়। এই সাতটা গন্তব্যস্থলের একটা, সূর্য যে চলে যায় কোথায়, আল্লাহর আরশের নিচে যায়। তারপর আল্লাহর রাসূল বলেন আরশের নিচে গিয়ে সূর্য আল্লাহকে সেজদা করে। তারপর আল্লাহর রাসূল বলেন সেজদা করার পর সূর্য আল্লাহর কাছে উদয় হওয়ার অনুমতি চায়। তারপর আল্লাহর রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সূর্য উদয় হয়। তারপর আল্লাহর রাসূল বলেন সূর্য আবার আরশের নিচে যায়, আবার আল্লাহকে সেজদা করে, আবার অস্ত যাওয়ার অনুমতি চায়। আল্লাহর পক্ষ থেকে অস্ত যাওয়ার অনুমতি পাওয়ার পর সূর্য অস্ত যায়। তাহলে সূর্য যে চলে যায় কোথায় এই প্রশ্নের একটা জবাব পাওয়া গেল, আরশের নিচে যায়। কিন্তু এই কথাটা বললেও আধুনিক ভূগোল সম্পর্কে যারা সুস্পষ্ট ধারণা রাখে তাদের মনে আবার প্রশ্ন জাগে যে সূর্যের তো মূলত কোনো উদয়স্থ নাই। এটাকে আরবি ভাষায় বলে আমরে এজাফি, বাংলায় বলে আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিক ব্যাপার, বাংলাদেশের তুলনায় সূর্য যখন অস্ত যায় পাকিস্তানের তুলনায় সূর্য তখন অস্ত যায় না। বাংলাদেশের তুলনায় সূর্য যখন উদয় হয় আমেরিকার তুলনায় সূর্য তখন উদয় হয় না। তাহলে সূর্যের উদয়স্ত বলতে বাস্তবে কোনো ব্যাপার আছে না আপেক্ষিক ব্যাপার? পৃথিবীর একাংশের তুলনায় সূর্য উদয় হয় আর একাংশের তুলনায় অস্ত যায়, আর একাংশের তুলনায় উদয় হয় আর একাংশের তুলনায় অস্ত যায়, আর একাংশের তুলনায় উদয় হয় আর একাংশের তুলনায় অস্ত যায়, এর নাম আপেক্ষিক ব্যাপার। তাহলে মূলত তো সূর্যের উদয়ও হইল না অস্তও হইল না, সদা সর্বদা আকাশে ভাসমান রয়েছে সূর্য। সেই সূর্য আরশের নিচে গেল কখন, আর আল্লাহকে সেজদা করল কখন, উদয় হওয়ার অনুমতি চাইল কখন, অনুমতি পাইল কখন, আবার আরশের নিচে গেল কখন, আবার অনুমতি চাইল কখন, আবার অস্ত গেল কখন, এই প্রশ্নগুলি জাগে আধুনিক ভূগোলের দৃষ্টিতে। সবগুলির জবাব আমার লেখা একটা বই ইসলাম ও আধুনিক বিজ্ঞান বইয়ে উল্লেখ আছে। ইসলাম ও আধুনিক বিজ্ঞান বইয়ে আমি এই সবগুলির জবাব সবিস্তারে লিখেছি। এখানে সবগুলির জবাব দিতে গেলে আমার মূল আলোচনা পর্যন্ত পৌঁছতে পারব না। আমি শুধু আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো সূর্যের উদয় অস্ত কার নিয়ন্ত্রণাধীন? আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহর নিয়ন্ত্রণে সূর্য উদয় হয়, আল্লাহর নিয়ন্ত্রণে সূর্য অস্ত যায়। এই নিয়ন্ত্রণকেই সেজদা শব্দ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে সূর্যকে হেদায়েত করে কে? চন্দ্রকে হেদায়েত করে কে? আল্লাহ। গাছপালাকে হেদায়েত করে কে, জীব জন্তুকে হেদায়েত করে কে? আমি শুধু তফসিরের কিতাব থেকে গাছপালাকে যে আল্লাহ হেদায়েত করেন এর একটা দৃষ্টান্ত পেশ করব, জীব জন্তুকে যে আল্লাহ হেদায়েত করেন এর একটা দৃষ্টান্ত পেশ করব, তারপরে মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ যদি আসমান জমিনের সবকিছুকেই যদি আল্লাহ হেদায়েত করেন, তাহলে কুরআন নাজিল করার কারণ বলতে গিয়া শুধু মানুষের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি বলেন কেন? ওইটা হইল আমার মূল আলোচ্য বিষয়। যারা কৃষি কাজ করেন অথবা কৃষি কাজ দেখেছেন অথবা কৃষি কাজ সম্পর্কে যারা অভিজ্ঞতা রাখেন, তারা ভালো রকম বুঝবেন, জানেন আমাদের দেশের কৃষকেরা যে ধানের চাষ করে, ধানের বীজ বপন করে, বীজ তৈরি করার পদ্ধতি আছে। কৃষকেরা জানে ধান বোনার জন্য ধানের বীজ কোন পদ্ধতিতে তৈরি করতে হয়, কি বলেন? কৃষকেরা জানে না? কৃষকরা যখন ধানের বীজ বোনার জন্য বীজ তৈরি করে, সেই তৈরি করা ধানের বীজের মধ্যে অঙ্কুর গজায়। অঙ্কুর গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় ধানের তৈরি করা বীজে দুই দিকে দুইটা অঙ্কুর গজায়, একটা চিকন লম্বা আর একটা মোটা বেটে। চিকন অঙ্কুরটা শিকড় হয়ে মাটির নিচে যায় আর মোটা অঙ্কুরটা গাছ হয়ে উপর দিকে যায়। বুনার পর যখন কৃষকেরা ধানের বীজ বুনে, তখন কি হাতে ধরে তৈরি করা বীজের চিকন অঙ্কুরটা নিচের দিকে দিয়ে ফেলে না এলুমেলু এলুমেলু? কিন্তু বীজ বোনার তিন দিন পর ক্ষেতের পাশে গিয়ে দাঁড়ালে দেখবেন যতই এলুমেলু করে কৃষক ধানের বীজ ছিটিয়ে ফেলুক না কেন, তিন দিন পর দেখা যায় আপনা আপনি নিজে নিজে অটোমেটিকলি চিকন অঙ্কুরটা নিচের দিকে চলে গেছে, মোটা অঙ্কুরটা উপর দিকে উঁকি মেরেছে। যদি চিকন অঙ্কুরটা নিচের দিকে না যাইতো, মাটির রস আহরণ করার সুযোগ হইতো না, ব্যবস্থা হইতো না। যদি মোটা অঙ্কুরটা উপর দিকে না যাইতো, গাছ হইতো না, নিচের দিকে গেলে পচে যেত। তাহলে যে অঙ্কুরটা নিচের দিকে গেলে শিকড় হবে, সেইটাকে তিন দিন পরে নিচের দিকে নিয়ে দিল কে? যে অঙ্কুরটা উপর দিকে গেলে গাছ হবে, সেইটাকে তিন দিন পরে উপর দিকে নিয়ে দিল কে? তাহলে বুঝুন, বলুন গাছপালার গাছপালাকে তার মঙ্গলের পথে পরিচালনা করে কে? তাহলে গাছপালার হেদায়েতের মালিক, গাছপালাকে হেদায়েত করেন আল্লাহ। এবার জীব জন্তুর হেদায়েতের একটা নমুনা আমরা বোঝার চেষ্টা করি। যে সমস্ত খামারে হাঁস মুরগি পালা হয় অথবা যে সমস্ত কৃষকেরা নিজেদের বাড়িতে হাঁস মুরগি পালেন, তারা লক্ষ্য করলে দেখবেন মুরগি যখন তার ডিম পাড়া শেষ করে, শেষ করার পর থেকেই ডিমগুলি ফেলে কোথাও চলে যায় না, ডিমে বসে থাকে তা দেওয়ার জন্য। ডিমে বসে বসে তা দেয় প্রায় তিন সপ্তাহ। তিন সপ্তাহ তা দেওয়ার পর ডিমের ভিতরে মুরগির বাচ্চা হয় এবং ওই ডিমের ভিতরে সৃষ্টি হওয়া বাচ্চাগুলি এত দুর্বল, এত শক্তিহীন থাকে, নিজের শক্তিতে ডিমের চুলা ব্যঙ্গে বের হতে পারে না। আপনারা কি মনে করেন ডিমের ভিতরে তৈরি হওয়া বাচ্চা নিজের শক্তিতে চুলা ভাঙতে পারে? পারে না। তখন মুরগি করে কি, নিজের ঠুটের দ্বারা আঘাত করে ডিমের চুলা ভেঙে দেয়, তারপর ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে। যদি বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার আগেই ডিমের চুলা ভাঙে, তাইলে বাচ্চা নষ্ট হবে কিনা? আর ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার পরও যদি চুলা ভাঙতে দেরি করে, তাহলে ডিমের ভিতরে বাচ্চাটা মরে যাবে কিনা? এই জন্য লক্ষ্য করলে দেখবেন ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার আগেও মুরগি ডিমের চুলা ভাঙে না, আর পূর্ণাঙ্গ হওয়ার পরেও চুলা ভাঙতে দেরি করে না। ঠিক সময়ে যেই ডিমটার ভিতরে বাচ্চাটা যখন পূর্ণাঙ্গ হয় সেই ডিমের চুলা তখনই মুরগি তার ঠুঠে লাগাতে ভেঙে দেয়। কিভাবে জানলো মুরগি কোন ডিমের ভিতরে বাচ্চাটা কখন পূর্ণাঙ্গ হলো? মুরগির কাছে কি কোনো এক্স-রে মেশিন আছে? তাহলে কিভাবে জানলো? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর হেদায়েতের কারণে জানলো। উদাহরণের দ্বারা আমরা কি বুঝলাম? জীব জন্তুকে হেদায়েত করে কে? আল্লাহ। আশা করি কয়েকটা উদাহরণের দ্বারা। সূর্যকে হেদায়েত করেন আল্লাহ, চন্দ্রকে হেদায়েত করেন আল্লাহ, গাছপালাকে হেদায়েত করেন আল্লাহ, জীব জন্তুকে হেদায়েত করেন আল্লাহ। এই কয়েকটা উদাহরণের দ্বারা আমরা আশা করি আল্লাহর সেই আয়াতের মর্ম পরিষ্কার ভাবে বুঝে ফেলব, যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের সমস্ত বাসিন্দাদের হেদায়েত করেন আল্লাহ, জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েত করেন আল্লাহ। কিন্তু কুরআন নাযিলের কারণ বর্ণনা করে বলেন কি, সূর্যের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি, চন্দ্রের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি, গ্রহ নক্ষত্রের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি, গাছপালার হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি, জীব জন্তুর হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি, না মানুষের হেদায়েতের জন্য? এখানে আমাদের দুইটা কথা পরিষ্কার হয়ে গেল। একটা হলো সমস্ত জগৎবাসীকেই আল্লাহ হেদায়েত করেন, সমস্ত জগৎবাসীকেই কল্যাণের পথে আল্লাহ পরিচালনা করেন, কিন্তু কুরআন নাযিলের কারণ বলতে গিয়ে আর কিছুর হেদায়েতের জন্য কুরআন নাযিল করার কথা বলেননি, বলেছেন শুধু মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি। কেন বললেন? তার কারণ হল মানুষের হেদায়েত আর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা জীবজন্তুর হেদায়েতে একটা উল্লেখযোগ্য ব্যবধান আছে, সেই ব্যবধানটার প্রতি আল্লাহ ইঙ্গিত করতে চান। কি ব্যবধান? সূর্যকে আল্লাহ যে কল্যাণের যে পথ দেখান সেই পথে সূর্যকে চলতে বাধ্য করে দেন, বিপরীত পথে চলার কোনো ক্ষমতাই তাকে দেন না। চন্দ্রকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন সেই পথে চলতে চন্দ্রকে বাধ্য করে দেন, ভিন্ন পথে চলার কোনো ক্ষমতাই তার নাই। গাছপালাকে আল্লাহ যে পথ দেখান সে পথে চলতে বাধ্য করে দেন, ভিন্ন পথে চলার কোনো ক্ষমতাই তার নাই। জীব জন্তুকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন সেই পথে আল্লাহ নিজের কুদরতি হাতে পরিচালনা করেন, ভিন্ন পথে চলার কোনো ক্ষমতাই তাকে দেন না। ব্যতিক্রম মানুষের বেলায় মানুষকে আল্লাহ কল্যাণের যে পথ প্রদর্শন করেন মানুষের গাড়ে ধরে সেই পথে পরিচালনা করেন না, বরং কল্যাণের পথ প্রদর্শন করে মানুষকে বলেন ইচ্ছা হলে তুমি কল্যাণের পথে চলো, আমি কুরআনের মাধ্যমে তোমাকে কল্যাণের পথ প্রদর্শন করলাম, ইচ্ছা না হলে তুমি ভিন্ন পথে চলো, সেই পথে চলার ক্ষমতা আমি তোমাকে দেব। বুঝে থাকলে বলুন তো, আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েতের পদ্ধতি আর মানুষের হেদায়েতের পদ্ধতিতে পার্থক্য আছে কিনা? অন্যান্যদের হেদায়েত আল্লাহ যে হেদায়েত করেন সেই হেদায়েতের পথে চলতে বাধ্য করেন, মানুষকে আল্লাহ যে হেদায়েত করেন মানুষকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন সেই পথে চলতে বাধ্য করেন না, বরং তার ইচ্ছার উপর ছেড়ে দেন, ইচ্ছা হলে হেদায়েতের পথে চলো, ইচ্ছা না হলে হেদায়েতের পথে না চলো। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন মান শাআ ফালইউমিন, যার মনে চাই মানানো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চাই কুফরি করো, যার মনে চাই মানানো, যার মনে চাই কুফরি করো। তাহলে কুরআনে আল্লাহ মানুষকে ঈমান আনার পথ দেখাইলেন কিনা? ইমান আনতে বাধ্য করে দিয়েছেন না তার ইচ্ছাধীন রেখে দিয়েছেন? এই কারণে ফেরাউন কুফরি করার সুযোগ পাইল, এই কারণে নমরুদ কুফরি করার সুযোগ পাইল, এই কারণে সাদ্দাদ কুফরি করার সুযোগ পাইল, এই কারণে হামান কুফরি করার সুযোগ পাইল, এই কারণে কারুন কুফরি করার সুযোগ পাইল, এই কারণে আবু জাহাল কুফরি করার সুযোগ পাইল, এই কারণে আবুল হাব কুফরি করার সুযোগ পাইল, এই কারণে তসলিমা নাসরিন কুফরি করার সুযোগ পাইল, এই কারণে ডক্টর আহমদ শরীফ কুফরি করার সুযোগ পাইল। সুযোগটা দিল কে? কুফরি করার সুযোগ দিলেন গেল, এটা বুঝতে হবে। হেদায়েতের হাকিকত বুঝতে হইলে এটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে কুফরি করার সুযোগ দিলেন কেন? হেদায়েতের পথ দেখাবার পর আবার কুফরি করার ক্ষমতা দিলেন কেন? নমরুদকে হেদায়েতের পথ দেখাবার পর আবার কুফরি করার সুযোগ দিলেন কেন? আবু জাহাল আবুল হাবকে হেদায়েতের পথ দেখাবার পর আবার কুফরি করার ক্ষমতা দিলেন কেন? ডক্টর আহমদ শরীফ আর তসলিমা নাসরিনকে হেদায়েতের পথ দেখাবার পর আবার কুফরি করার সুযোগ দিলেন কেন? এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা অতি সহজে বুঝতে পারি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন পরীক্ষা চলতে থাকে, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষা দেওয়ার জন্য বসে, তাদের বসার ব্যবস্থা, লেখার ব্যবস্থা, পত্র প্রশ্নপত্র বিতরণের ব্যবস্থা, উত্তরপত্র গ্রহণের ব্যবস্থার জন্য কিছু কর্মচারীও থাকে, থাকে না? কর্মচারীদের ডিউটি আর পরীক্ষার্থীদের ডিউটি যে যেমন ভাবে আকাশ পাতাল ব্যবধান রয়েছে, ঠিক তেমনি ভাবে আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কর্মচারী বানাইছেন, শুধুমাত্র মানুষকে পরীক্ষার্থী বানাইছেন, আর এই দুনিয়াটাকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষার হল বানাইছেন। পরীক্ষার হলের ভিতরে কর্মচারীদেরকে যে ডিউটি দেওয়া হয়, সেই ডিউটি ব্যতিক্রম করার কোনো অধিকার দেওয়া হয়? কখন নয়। যদি কর্মচারীরা পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সেবায় ডিউটি পালনে অবহেলা করে, ব্যতিক্রম করে, তাহলে পরীক্ষার্থীরা স্বাধীনভাবে পরীক্ষা দিতে পারবে? ফল মানুষকে বানাইছেন পরীক্ষার্থী, সূর্যকে বানাইছেন কর্মচারী, চন্দ্রকে বানাইছেন কর্মচারী, গ্রহ নক্ষত্রকে বানাইছেন কর্মচারী, গাছপালাকে বানাইছেন কর্মচারী, জীবজন্তুকে বানাইছেন কর্মচারী, আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে বানাইছেন কর্মচারী। এদের ডিউটি পালনে যেন কোনো ব্যতিক্রম না করতে পারে, এই জন্য এদেরকে যেই পথ প্রদর্শন করেন সেই পথে চলতে বাধ্য করে দেন। আর শুধু মানুষকে বানাইছেন পরীক্ষার্থী, পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার্থীদের দায়িত্ব হল প্রশ্নের ভুল জবাব দেওয়া না সঠিক জবাব দেওয়া। যদি কোনো ছাত্র, যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে তাকে লেখার সুযোগ দেওয়া হয় না বাধা দেওয়া হয়? বাধা দেওয়া হয় না। তোমার দায়িত্ব হলো প্রশ্নের সঠিক জবাব দেওয়া, সঠিক জবাব দিতে চাইলে সেই সুযোগও তোমাকে দেওয়া হবে। তোমার দায়িত্ব হলো প্রশ্নের সঠিক জবাব দেওয়া, ভুল জবাব লেখলেও তোমাকে লেখার সুযোগ দেওয়া হবে। কেন? ওরা কর্মচারী, ওরা পরীক্ষার্থী নয়, ওদের ডিউটি ঠিক মতো পালন করতে হবে। তুমি কর্মচারী না, তুমি পরীক্ষার্থী, তোমাকে সঠিক জবাব দিলেও সঠিক জবাব তোমার দায়িত্ব হলো প্রশ্নের সঠিক জবাব দেওয়া, সঠিক জবাব দিতে চাইলে সেই সুযোগও তোমাকে দেওয়া হবে। তোমার দায়িত্ব হলো প্রশ্নের সঠিক জবাব দেওয়া, ভুল জবাব লেখলেও তোমাকে লেখার সুযোগ দেওয়া হবে। কেন? ওরা কর্মচারী, ওরা পরীক্ষার্থী নয়, ওদের ডিউটি ঠিক মতো পালন করতে হবে। তুমি কর্মচারী না, তুমি পরীক্ষার্থী, তোমাকে সঠিক জবাব দিলেও, সঠিক জবাব লেখলেও স্বাধীনতা দেওয়া হবে, ভুল জবাব লেখলেও স্বাধীনতা দেওয়া হবে। কর্মচারী আর পরীক্ষার্থী এ যেই ব্যবধান, আসমান জমিনের সমস্ত বাসিন্দায় আর মানুষে সেই ব্যবধান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে হেদায়েত করেন, অর্থ মঙ্গলের পথ দেখান, হেদায়েত করেন অর্থ মঙ্গলের পথ দেখান, সেই পথে চলতে বাধ্য করেন না। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? সেই পথে চলতে বাধ্য করেন না। বলুন তো আপনারা, পরীক্ষার হলের পরীক্ষার্থীদেরকে যদি একমাত্র সঠিক জবাব লিখতে বাধ্য করা হয়, ভুল জবাব দিলে বাধা দেওয়া হয়, তাহলে সেটা পরীক্ষা থাকে? ঠিক তেমনি ভাবে পৃথিবীর বাসিন্দা মানুষকে যদি আল্লাহর হেদায়েতের পথে চলতে বাধ্য করা হয়, ভুল পথে চলার ক্ষমতাই না দেওয়া হয়, তাহলে দুনিয়াতে মানুষ পাঠাবার কোনো সার্থকতা থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে যেই পথ দেখান সেই পথে চলতে বাধ্য করে দেন, সূর্য মানুষের কর্মচারী। চন্দ্রকে যে পথ দেখান সেই পথে চলতে বাধ্য করে দেন, চন্দ্র মানুষের কর্মচারী। গাছপালাকে যে পথ দেখান সেই পথে চলতে বাধ্য করেন, গাছপালা মানুষের কর্মচারী। জীব জন্তুকে যে পথ দেখান সেই পথে চলতে বাধ্য করেন, গাছপালা মানুষের কর্মচারী। ফিরিস্তাকে যে পথ দেখান সেই পথে চলতে বাধ্য করে দেন, ফিরিস্তা মানুষের কর্মচারী। কিন্তু মানুষকে যে পথ দেখান সেই পথে চলতে বাধ্য করেন না, ভিন্ন পথে চলতে ক্ষমতা দেন। কেন তুমি কর্মচারী না তুমি পরীক্ষার্থী? আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েত আর মানুষের হেদায়েতে ব্যস্তম আছে। এবার বলুন, যাকে যেই পথ দেখানো হইল সেই পথে যদি পথ দেখানোওয়ালা নিজের দায়িত্বে চালিয়ে দেয়, তাহলে তাকে পথ দেখাইবার জন্য আসমান থেকে কুরআন নাযিলের দরকার পড়ে না? পথ দেখানোওয়ালা নিজের দায়িত্বেই চালায়, পথ দেখানোওয়ালা নিজের দায়িত্বেই চালায়। কিন্তু মানুষ যেহেতু কর্মচারী নয়, মানুষ যেহেতু পরীক্ষার্থী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ঘাড়ে ধরে নামাজ পড়তে বাধ্য করেন না, আল্লাহর কুদরতি হাতে মানুষের ঘাড় ধরে রোজা রাখতে বাধ্য করেন না, আল্লাহর কুদরতি হাতে মানুষের ঘাড় ধরে সুদ ছাড়তে বাধ্য করেন না, ঘুষ ছাড়তে বাধ্য করেন না, মদ ছাড়তে বাধ্য করেন না, গাঁজা ছাড়তে বাধ্য করেন না। তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, আমি তোমাকে পথ প্রদর্শন করলাম, যদি জান্নাতের চাবি পাইতে চাও নামাজি হয়ে যাও, যদি জাহান্নামের থেকে বাঁচার হাতিয়ার চাও রোজাদার হয়ে যাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও সুদ বর্জন করো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও ঘুষ বর্জন করো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও মদ বর্জন করো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও গাঁজা বর্জন করো, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও অসৎ পথ বর্জন করো, যদি জান্নাতে যেতে চাও আমার হেদায়েতের পথ অবলম্বন করো। কিন্তু করবা কি না করবা না সেখানে আমি তোমার উপর কোনো বল প্রয়োগ করব না, কোনো ক্ষমতা প্রয়োগ করব না, তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। সেই তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিলের কারণ বর্ণনা করে বলেন, হুদাল লিন্নাস, মানুষকে শান্তি এবং মুক্তির পথ দেখাবার জন্য কুরআন নাযিল করেছি। কুরআন থেকে তুমি শিখে নেবে কোন পথে চললে তোমার মঙ্গল হবে, কোন পথে চললে তোমার অমঙ্গল হবে, এবং কোন পথে চলবে না চলবে সেটা তোমার ব্যাপার, আর পথ প্রদর্শন করা হলো আমার ব্যাপার। এই কথা জগতের আর কোন জন্তুর বেলায় আর কোন বস্তুর বেলায় চলে না, একমাত্র মানুষের বেলায় চলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বলেছেন। আরেকটা প্রশ্ন আছে আনুষঙ্গিক, সেটা হলো যেমন ভাবে কুরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি, তেমনি ভাবে আরেক আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, খুদা বিরুদের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি। এক আয়াতে বললেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি, আর এক আয়াতে বললেন শুধু খুদা বিরুদের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি। এখন একই প্রশ্নের জবাব দু আয়াতে দুভাবে বললেন কেন? এই প্রশ্নের জবাবটা একেবারে সহজ নয়, তাই একটা উদাহরণের মাধ্যমে আমরা জবাবটা সহজে অনুধাবন করতে পারি। ধরুন একটা রোগীর চিকিৎসার জন্য ডাক্তার তাকে ব্যবস্থাপত্র দিল, রোগীটা ডায়রিয়া রোগী, ডাক্তার ব্যবস্থাপত্রের নিচে লিখে দিল ঔষধগুলি ঠিক মতো ব্যবহার করতে হবে, সাথে সাথে যতদিন পর্যন্ত তুমি রোগে আক্রান্ত আছো ততদিন পর্যন্ত ঘি খাওয়া যাবে না, ততদিন পর্যন্ত দুধ পান করা যাবে না, ততদিন পর্যন্ত ডিম খাওয়া যাবে না, ততদিন পর্যন্ত গোস্ত খাওয়া যাবে না, ততদিন পর্যন্ত তেঁতুল খাওয়া যাবে না। রুগী অহরহ ডিম খায়, গুস্ত খায়, তেঁতুল খায়, দুধ পান করে, ডাক্তার বারবার নিষেধ করে রুগী বারবার খায়, ডাক্তার বারবার নিষেধ করে রুগী বারবার খায়। এবার ডাক্তার বলে দিল চিকিৎসা তোমার জন্য নয়, চিকিৎসা তোমার জন্য নয়। চিকিৎসার অযোগ্যতার কারণে না রুগীর দোষের কারণে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল্লিন্নাস, কুরআনের হেদায়েত সমস্ত মানুষের জন্য, কিন্তু যেই সমস্ত মানুষ কুরআনের হেদায়েত বুঝার পরও বারবার তাকে কুরআনের প্রদর্শিত পথ দেখাবার পরও, কুরআনের বর্ণিত শান্তি এবং মুক্তির পথ দেখাবার পরও বারবার যারা ভিন্ন পথে চলে, বারবার যারা ভিন্ন পথে চলে, জেনে শুনেই বুঝে শুনেই যারা কুরআনের পথে চলবে, ভিন্ন পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআন নাযিল করেছিলাম সমস্ত মানুষের হেদায়েতের জন্য, কিন্তু তোমার মতো হটকারী কুরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে না, শুধুমাত্র খুদা ভীরু যারা তারাই কুরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেছেন হুদাল্লিন নাস, আর এক আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। একই প্রশ্নের জবাব দুই আয়াতে দুই ভাবে দেওয়ার এই হইল কারণ। সুতরাং কুরআনের প্রদর্শিত হেদায়েতের পথ যারা গ্রহণ করে তাদেরকে কুরআনের ভাষায় আল্লাহ বলেন, তাদেরকে বলেন মুত্তাকিন, মুত্তাকিন। কুরআনের ভাষায় কুরআনের হেদায়েত যারা গ্রহণ করে তাদেরকে কুরআনের ভাষায় মুত্তাকিন বলে। মুত্তাকিন, মুত্তাকি শব্দের বহুবচন, এর ফার্সি তর্জমা হইল পরহেজগার। উর্দু বাংলায় পরহেজগার শব্দ ব্যবহার হয়, শুদ্ধ বাংলায় বলে খুদা বিরু, আমাদের আঞ্চলিক ভাষায় বলে আল্লাহওয়ালা। কুরআনের হেদায়েতের পথ যারা অবলম্বন করেন তারা আল্লাহওয়ালা, তারা খুদা বিরু, তারা পরহেজগার, তারা মুত্তাকিন। এই হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান, যেই লোকটাকে আল্লাহ হেদায়েত করতে চান, আল্লাহ বলেন আমি আল্লাহ তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেই। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তর কি আল্লাহ হেদায়েতের জন্য খুলে দেন? প্রশ্ন জাগে কিনা? কি প্রশ্ন? আমার অন্তর যদি আল্লাহ খুলে দেন না, তাহলে তো আমি কুরআনের হেদায়েত গ্রহণ করতে পারবো না, আমার কি দোষ? যেহেতু আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন মাই ইউরিদিল্লাহু বিহি আই ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য খুলে দেন, কথার ব্যাখ্যা কি? হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তর কি আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, কথার ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মধ্যে একটা নূর আসে, নূর। আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে একটা কি আসে? নূর আসে। নূর কি জিনিস? নূর শব্দের আবিদানি করতে হলো আলো, নূর শব্দের আবিদানি করতে আলো। আর ইসলামের পরিভাষায় নূর শব্দের পারিভাষিক অর্থ হলো হেদায়েত। ইসলামের পারিভাষিক অর্থে নূর অর্থ হেদায়েত। আল্লাহ যে আয়াতে বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের বাসিন্দাদের হেদায়েত আল্লাহর কাছে, আল্লাহর হাতে, জমিনের বাসিন্দাদের হেদায়েত আল্লাহর হাতে, এখানে নূর শব্দের পারিভাষিক অর্থটাকে মূল অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহ আসমানের বাসিন্দাদের হেদায়েত করেন, আল্লাহ জমিনের বাসিন্দাদের হেদায়েত করেন, আল্লাহ ফিরিস্তাদের হেদায়েত করেন, আল্লাহ মানুষকে হেদায়েত করেন। এই জন্য আসমান জমিনের নূর আল্লাহকে বলা হয়েছে, অর্থাৎ আসমান জমিনের বাসিন্দাদের হেদায়েত করার মালিক হলেন আল্লাহ। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুরআনের বিভিন্ন আয়াতে এবং রসুলের বিভিন্ন হাদিসে নূর বলা হয়েছে। আবার কোরআনের বিভিন্ন আয়াতে কোরআনকেও নূর বলা হয়েছে। এখানে প্রশ্ন জাগে, হেদায়েতের মালিক যদি একমাত্র আল্লাহ হয়ে থাকেন, এই অর্থেই যদি আল্লাহকে নূর বলা হয়ে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেদায়েতের মালিক নন, তাকে কেন নূর বলা হলো? কুরআন তো হেদায়েতের মালিক নয়, তাকে কেন নূর বলা হলো? এই প্রশ্নের জবাব হলো, কুরআন হেদায়েতের মালিক যে আল্লাহ, সেই হিসাবে আল্লাহকে নূর বলা হয়েছে মূল অর্থে। আর রসুল হলেন হেদায়েতের মাধ্যম, কুরআন হলো হেদায়েতের মাধ্যম। সুতরাং কুরআনকে এবং রাসূলকে নূর বলা হয়েছে মূল অর্থে নয়, রূপক অর্থে। যারা মাদ্রাসা পড়ুয়া নন, যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নন, যারা মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থী নন, তাদের ভাষায় বললাম, যারা মাদ্রাসা পড়ুয়া, যারা মাদ্রাসার ছাত্র, এদেরকে খুব সহজে বলা যাবে। আল্লাহকে যদি নূর বলা হয় তাহলে হেদায়েতের মালিক অর্থে বলা হয়, এর নূর শব্দটাকে তার হাকিকি অর্থে ব্যবহার করা হয়। রাসূলকে যদি নূর বলা হয় হেদায়েতের মালিক অর্থে নয়, হেদায়েতের মাধ্যম অর্থে, হাকিকি অর্থে নয়, মাজাজি অর্থে। কুরআনকে যদি নূর বলা হয় হাকিকি অর্থে নয়, মাজাজি অর্থে, আল্লাহকে যদি নূর বলা হয় হেদায়েতের হাকিকি অর্থে। বিষয়টা কি বুঝাতে পারলাম? তাহলে সারমর্ম দাঁড়াল, হেদায়েতের মালিকানা আল্লাহর হাতে, রাসূল হলেন মাধ্যম, কুরআন হল মাধ্যম। সুতরাং হেদায়েতের মালিক বুঝাইতে হইলে আল্লাহকে নূর বলা হয়, হেদায়েতের মাধ্যম বুঝাইতে হইলে রাসূলকে নূর বলা হয়, হেদায়েতের মাধ্যম বুঝাইতে হইলে কুরআনকে নূর বলা হয়, হেদায়েতের মাধ্যম বুঝাইতে হইলে ইসলামকে নূর বলা হয়। বিষয়টা কি বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যে আয়াতে বলেছেন, আমি যাকে হেদায়েত করতে চাই তার অন্তরটাকে আমি ইসলামের জন্য খুলে দেই, এই কথার ব্যাখ্যায় হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে যে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, এর ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরে একটা নূর দান করেন। এই নূরটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরে যে আল্লাহ একটা নূর দান করেন, এইটা কার অন্তরে আল্লাহ দান করলেন আর কার অন্তরে দান করলেন না, এইটা জানার বুঝার কোনো লক্ষণ আছে কি, কোনো আলামত আছে কি? রাসূল বলেন আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কতটা? রাসূল বলেন তিনটা। এই তিনটা আলামত বুঝলেই আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা বুঝে ফেলবেন হেদায়েতের নূর আল্লাহ আপনার অন্তরে দান করলেন কিনা। এই তিনটা আলামত বুঝলেই যারা উপস্থিত আছেন তারা টের পাবেন যে আল্লাহ হেদায়েতের নূর আপনার অন্তরে দান করলেন কিনা, আপনার অন্তরকে ইসলামের জন্য খুলে দিলেন কিনা। তিনটা আলামত পাইলে বোঝা যাবে আল্লাহ আমার অন্তরকে হেদায়েতের জন্য খুলে দিয়েছেন। আর তিনটা আলামত যার কাছে নাই, প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে নূর দান করেন নাই। আল্লাহর রাসূল বলেন এই তিনটা আলামতের প্রথম আলামত হলো, সে দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হবে, দুনিয়ার থেকে বিমুখ হবে। এটা হলো আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দিলেন কিনা, এর প্রথম আলামত। দুনিয়া বিমুখ হবে, অর্থাৎ দুনিয়ার জন্য পাগল হবে না, হারাম উপায়ে, অবৈধ উপায়ে, অন্যায়ভাবে, জালিয়াতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে দুনিয়া হাসিল করার চেষ্টা করবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, যারা অন্যায়ভাবে দুনিয়ার যশ মান মর্যাদা ধন সম্পদ টাকা পয়সা অন্যায়ভাবে যারা দুনিয়াতে অর্জন করতে চায়, আলামত হইল আল্লাহ তার অন্তরে নূর দিয়েছেন না দেন নাই? টের হইতেছে কিনা? টের হইতেছে কিনা? টের হইতেছেন কিনা? কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিলেন, কার অন্তরে দিলেন না? বাকি রয়েছে কঠিন কঠিন কতগুলি প্রশ্ন। আল্লাহ যদি আমার অন্তরে হেদায়েতের নূর না দিয়ে থাকেন, তাহলে তো আমি অন্যায়ভাবে দুনিয়া কামাই করবই, তাহলে তো আমি অন্যায়ভাবে দুনিয়ার ধন সম্পদ অর্জন করবই, তাহলে তো আমি লুটতরাজ করবই, তাহলে তো আমি চুরি ডাকাতি করবই, তাহলে তো আমি জালিয়াতি করবই, তাহলে তো আমি দুর্নীতিবাজি করবই। আমার কি দোষ আল্লাহ আমার অন্তরে নূর দিলেন না কেন? কঠিন প্রশ্ন, হাসার কথা নয়, ইনশাআল্লাহ পরে জবাব দেওয়া হবে। আগে তিনটা আলামত বলে নেই। আল্লাহ যে আয়াতে বলেছেন, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এর ব্যাখ্যা জানতে চাইলেন, রাসূল বললেন এর ব্যাখ্যা হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে দান করলেন না, বুঝার জন্য কোনো আলামত আছে কি? রাসূল বলেন তিনটা আলামত আছে। এর মধ্যে প্রথম আলামত হলো দুনিয়া বিমুখতা, সে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা, অন্যায়ভাবে দুনিয়ার ধন সম্পদ এবং মান মান মর্যাদা অর্জন করতে যাবে না, হারাম উপায়ে দুনিয়ার সম্পদ অর্জন করতে যাবে না, অপরাধের পথে অগ্রসর হবে না মান মর্যাদা কামাই করার জন্য। এর অর্থ হলো দুনিয়ামুখী হবে না। এটা হলো আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দিলেন কিনা তার প্রথম লক্ষণ। দুই নম্বর লক্ষণ হলো সে পরকালমুখী হবে। দুই নম্বর লক্ষণ কি? প্রথম নম্বর লক্ষণ হলো দুনিয়ামুখী হবে না, দুই নম্বর লক্ষণ হলো আখেরাতমুখী হবে। দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা বললেন, চুরি করবে না, ডাকাতি করবে না, জালিয়াতি করবে না, জবরদখল করবে না, হাইজ্যাক করবে না, ছিনতাই করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, মদ খাইবে না, গাঁজা খাইবে না। এর অর্থ হলো সে দুনিয়ামুখী নয়। আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দিলেন কিনা এর প্রথম লক্ষণ। টের পাওয়া যায় কিনা কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিলেন কার অন্তরে দিলেন না? টের পাওয়া যায় না? অবশ্যই কথা বুঝলে টের পাওয়ার কথা। দুই নম্বর লক্ষণ সে পরকালমুখী হবে। দুই নম্বর লক্ষণ পরকালমুখী কিভাবে হবে? সে যে কাজগুলি করলে জান্নাতে যাওয়া যায় সেই কাজগুলি ঠিক মতে করবে, এর অর্থ হলো সে পরকালমুখী হবে। বুঝলেন কি পরকালমুখী তার ব্যাখ্যা? যে কাজ করলে পরকালে শান্তি পাওয়া যায়, যে কাজ করলে পরকালে মুক্তি পাওয়া যায় সেই কাজগুলি সে করবে। নামাজ পড়লে, রোজা রাখলে, এবাদত করলে, বন্দেগি করলে, নবীর সুন্নত আমল করলে, নবীর সুন্নত তরিকা পালন করলে পরকালে শান্তি পাওয়া যায়, পরকালে মুক্তি পাওয়া যায়, এই কাজগুলি করবে, এর অর্থ হলো সে পরকালমুখী হবে। দুই নম্বর আলামত বুঝে থাকলে বলুন আমরা কি টের পেতে পারি যে আল্লাহ আমার অন্তর হেদায়েতের নূর দিলেন কিনা? টের পেতে পারি না? কত নম্বর লক্ষণ গেল? দুই নম্বর। প্রথম লক্ষণ হলো সে দুনিয়ামুখী হবে না, দ্বিতীয় লক্ষণ হলো সে পরকালমুখী হবে। পরকালমুখী হবে। তিন নম্বর লক্ষণ হলো সে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। কিভাবে? গুনার বোঝা বহন করে বেপরোয়া ভাবে চলতে থাকবে না। যদি ভুলবশত কখনো কোনো গুনাহ করে থাকে, তাড়াহুড়া করে তওবা করে গুনাহ মাফ করিয়ে রাখবে, যেন এই মুহূর্তে আজরাইল যদি আমাকে নিয়ে যায় যেন আমি বেগুনাহ অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। এ কত নম্বর লক্ষণ? তিন নম্বর লক্ষণ। এই তিনটা লক্ষণ যার মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাই ইউরিদিল্লাহু বিহি আই ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কথার অর্থ তার অন্তরে একটা নূর দান করেন। নূর দান করার আলামত তিনটা, এক নম্বর দুনিয়ামুখী হবে না, দুই নম্বর পরকালমুখী হবে, তিন নম্বর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকবে। তিন নম্বর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকবে। কথাগুলি বুঝলে এবার আমরা কি খুব পরিষ্কারভাবে বুঝতে পারি না আল্লাহ কাকে হেদায়েতের কার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন আর কাকে নয়? বুঝতে পারি না? এবার প্রশ্ন, আল্লাহ যদি আমার অন্তরে হেদায়েতের নূর দান না করে থাকেন তাহলে তো আমি দুনিয়ামুখী হবই। আল্লাহ যদি আমার অন্তরে হেদায়েতের নূর দান না করে থাকেন তাহলে তো আমি পরকালমুখী হবই না। আল্লাহ যদি আমার অন্তরে হেদায়েতের নূর দান করে না থাকেন তাহলে তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবই না। তাহলে এই সমস্ত অপরাধের জন্য আমার কি এই সমস্ত দোষের জন্য আমার কি দায়িত্ব আছে? আমার কি অপরাধ? দুনিয়ামুখী হওয়াটা কি আমার অপরাধ? আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দিলেন না, এই জন্য আমি দুনিয়ামুখী হয়েছি। পরকালমুখী না হওয়ার জন্য আমার কি অপরাধ? আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দিলেন না, এই জন্য আমি আখেরাতমুখী হতে পারিনি। আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দিলেন না, এই জন্য আমি মৃত্যুর জন্য তৈরি হতে পারিনি। আমার কি অপরাধ? প্রশ্নটা বুঝতে পারলেন? এবার এই প্রশ্নের জবাব অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই যারা আমার পথে প্রচেষ্টা চালায় আমার পথ পাওয়ার জন্য, আমার পথ চিনার জন্য, আমার পথে চলার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই আমার পথের হেদায়েত করি। তাহলে আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দিলেন না, আল্লাহর দোষে না আমার দোষে আমি হেদায়েতের পথের জন্য প্রচেষ্টা চালাইলাম না? আমি আল্লাহর পথ চিনার জন্য, আল্লাহর পথ জানার জন্য, আল্লাহর পথে চলার জন্য আমি কোনো চেষ্টা করলাম না, এই জন্য আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দিলেন না। সুতরাং হেদায়েতের নূর না দেওয়াটা দায়ী, না আমার সচেষ্ট না হওয়াটা দায়ী, আমার সচেষ্ট না হওয়াটা দায়ী। কথাটা সহজে বোঝার জন্য আমি দুইটা উদাহরণ পেশ করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দুশমন ছিল খুব বড়। একটা দুশমনের নাম ছিল উমর, আর একটা দুশমনের নাম ছিল আবু জাহাল। উমর ছিল এক নম্বর দুশমন, আবু জাহাল ছিল দুই নম্বর দুশমন। বুঝে থাকলে বলুন, আবু জাহাল রসুলের বড় দুশ্মন ছিল না উমর বড় দুশ্মন ছিল? উমর বড় দুশ্মন ছিল। তাই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই দুইটা দুশ্মনের কোনো একটা দুশ্মনকে তুমি হেদায়েত করো, এই দুইটা দুশ্মনের কোনো একটা দুশ্মনকে তুমি হেদায়েত করো, যেন তার মাধ্যমে তার উসিলায় মুসলমানেরা শক্তি অর্জন করতে পারে, মুসলমানেরা সামাজিকভাবে শক্তিশালী হতে পারে। উভয়ের জন্যই আল্লাহ রসুল দোয়া করলেন কিনা? দুজনই আল্লাহ রসুলের দুশ্মন ছিলেন কিনা? উভয়ের জন্যই আল্লাহ রসুল দোয়া করলেন কিনা? বেশ কম না সমান সমান দোয়া? সমান সমান দোয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসুলের সেই দোয়াটা আবু জাহালের বেলায় কবুল করলেন না, করলেন উমরের বেলায়। ঘটনা কি? উমরের চেষ্টা ছিল আল্লাহর পথ চিনার, উমরের চেষ্টা ছিল আল্লাহর পথ জানার, উমরের চেষ্টা ছিল আল্লাহর পথ পাওয়ার পরে সেই পথে চলা। আবু জাহাল আল্লাহর পথ চিনার চেষ্টা ছিল না, আল্লাহর পথ বুঝার চেষ্টা ছিল না, বুঝে আসলেও সেই পথে চলার ইচ্ছা ছিল না, বুঝে আসলেও সেই পথে চলার ইচ্ছা ছিল না। উমরের চেষ্টা ছিল আল্লাহর পথ চিনার, উমরের ইচ্ছা ছিল আল্লাহর পথে চলার। তার প্রমাণও আমাদের বুঝতে হবে। আবু জেহেলের চেষ্টাও ছিল না, ইচ্ছাও ছিল না, তার প্রমাণও আমাদের বুঝতে হবে। একটা পরামর্শ সবাই সিদ্ধান্ত হল, মুহাম্মদকে দমন করতে হলে তাকে হত্যা করা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। সেই পরামর্শ সবাই উমরও ছিল, আবু জাহালও ছিল। আবু জাহালও এই প্রস্তাবে সম্মত, মুহাম্মদকে হত্যা করতে হবে। উমরও সেই প্রস্তাবে সম্মত, মুহাম্মদকে হত্যা করতে হবে। কিন্তু হত্যা করার জন্য যাবে কে? আবু জাহাল সাহস করেনি। উমর নাঙ্গা তরবারি হাতে নিয়ে বললেন, মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমর যথেষ্ট। বুঝে থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহাল সাহস করল না উমর সাহস করল? বড় দুশমন কে? এই দুইজনের মধ্যে বড় দুশমন কে? উমর। নাঙ্গা তরবারি হাতে নিয়ে উমর রওনা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। রাস্তায় এক লোক উমরকে পাইল, জিজ্ঞেস করলো, কি ব্যাপার? উমর বলেন, আজকে মুহাম্মদকে হত্যা না করে রেহাই নাই। লোকটা জিজ্ঞেস করে, কেন? উমর বলেন, মুহাম্মদ কেন বলে তার কাছে আল্লাহর কোরআন নাযিল হয়? মিছামিছি? আসলেই তার কাছে কোরআন নাযিল হয় না, সে মন গড়া ভাবে কতগুলি কথা বানায় আর আল্লাহর কোরআন নামে সমাজে চালায়। এই মৃত্যুকের কথা কেন মানব? এই মৃত্যু আল্লাহর কোরআন নাযিল হওয়ার কথা বলে, মিথ্যা কথা বলে, মানুষকে কেন বিভ্রান্ত করে? এই জন্য তাকে হত্যা করা ছাড়া মানুষকে, সমাজের মানুষকে বিভ্রান্তির হাত থেকে বাঁচাবার কোনো উপায় নাই। ফতের লোকটা বলল, কোরআনের কথা বলার অপরাধে যদি মুহাম্মদকে হত্যা করতে হয়, তাহলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি যে কোরআন গ্রহণ করেছে তা কি তুমি জানো উমর? উমর বলেন, না তো। ওই লোকটা বলে, হ্যাঁ, তোমার বোন সেই কোরআন গ্রহণ করে ফেলেছে, তোমার ভগ্নিপতিও সেই কোরআন গ্রহণ করে ফেলেছে। এবার উমর বলেন, তাহলে মুহাম্মদকে হত্যা করার আগে বোনকে আর ভগ্নিপতিকে হত্যা করব, তারপরে মুহাম্মদকে হত্যা করব। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান ছেড়ে দিয়ে বোনের বাড়ির পথে রওনা হলেন। বোনের বাড়িতে গিয়ে পেলেন উমর হাতে নিতে হাতে নাতে পেলেন বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াত তিলাওয়াত করছে। উমরের কাছে আসামি দুজন হাতে নাতে ধরা পড়ল কিনা? উমরের আগমন টের পেয়ে ভগ্নিপতি লুকিয়ে গেলেন, বোন লুকাবেন কোথায়? বোনকে হাতে নাতে ধরে ফেললেন হযরত উমর, কোরআন তেলাওয়াত করার অপরাধে বোনকে মারপিট করতে লাগলেন। মারতে মারতে মারতে মারতে বোনের শরীর জখম করে রক্তাক্ত করে ফেললেন। আপন বোন নিজের হাতের মার খেয়ে জখম হয়ে রক্তাক্ত হয়ে গেছে। এই অবস্থা দেখে উমরের মনে একটু দয়া মায়া হইল। উমর বললেন, তুমি কি পড়তেছিলে আমার হাতে দাও তো দেখি। বোন বলেন, তুমি মুশরিক, তুমি নাপাক, আল্লাহর পবিত্র কালাম মুশরিকের মতো নাপাক ব্যক্তির হাতে দেওয়া যায় না। বোন জিজ্ঞাসা, উমর জিজ্ঞাসা করলেন বোনকে, তাহলে আমি কি করলে পাক হতে পারি? উমর বলেন, গোসল করে আসো। বোন বললেন উমরকে, গোসল করে আসো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। বোন কোরআনের যে অংশ হাতে নিয়ে তেলাওয়াত করতেছিলেন সেই অংশটা উমরের হাতে দিলেন। এই জীবনের প্রথমবারের মতো উমর কোরআনের অংশ হাতে নিয়ে কোরআনের সত্যতা যাচাইয়ের সুযোগ পেলেন। এর আগ পর্যন্ত এত গভীরভাবে কোরআনের সত্যতা যাচাইয়ের সুযোগ তিনি পাননি। তিনি শুধু শোনা শোনা বলতেন, মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহর কোরআন নামে চালায়। হাতে নিয়ে পড়ার পরে তিনি বললেন, এত সুন্দর কালাম মুহাম্মদের মন গড়া বানানো হতে পারে না। সত্য বুঝতে পারলেন? এতদিন বুঝেছিলেন না, বোনের বাড়িতে এসে বুঝলেন। বোনের বাড়িতে এসে সত্য কোরআনের হেদায়েত বুঝতে পারলেন সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য রওনা হয়েছিলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কে দান করলেন? কেন? বুঝার চেষ্টা করেছেন এবং সত্য বুঝার পরে গ্রহণ করতে প্রস্তুতি নিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন? যে আল্লাহকে পাওয়ার পথ চিনার জন্য চেষ্টা করে এবং সেই পথ পাইলে পরে গ্রহণ করতে প্রস্তুত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনের হেদায়েত দান করেন, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সুতরাং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথ চিনার জন্য চেষ্টা করেছেন, যখন চিনতে পেরেছেন আল্লাহর পথে চলতে প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছেন। এবার আসুন আবু জাহালের ব্যাপার। আবু জাহালকে, আবু জাহালের এক বন্ধু একদা নিরিবিলি এক ঘরের ভিতরে জিজ্ঞেস করে, বন্ধু আবু জাহাল, তোমাকে একটা প্রশ্ন করব, যদি আগে কথা দাও আমাকে সত্য জবাব দেওয়া দিনা। আবু জেহেল বলল, কথা দিলাম। বন্ধু, তুমি বন্ধু হিসাবে আমাকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের সঠিক জবাব দেব। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সেইগুলি সত্য বলে না মিথ্যা বলে? একটাই প্রশ্ন, সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল বলে, বন্ধু, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ পরম সত্যবাদী, মুহাম্মদের জীবনে যত কথা বলে সবগুলি কড়ায় গণ্ডায় সত্য কথা বলে, মুহাম্মদ জীবনে কোনোদিন একটি মিথ্যা কথাও বলে না। হেদায়েত বুঝতে পেরেছিল না বুঝে নাই? এবার আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে, তাহলে যেই সত্য গোপনে আমার কাছে স্বীকার করেছ সেই সত্য গ্রহণ করো না কেন, সমাজের মানুষের কাছে ঘোষণা দাও না কেন? তখন সে বলে, দেখো বন্ধু, তুমি বন্ধু হিসাবে আমি আগেই তোমাকে কথা দিয়েছি তোমাকে সত্য জবাব দেব, এই জন্য তোমাকে সত্য কথা বলেছি, কিন্তু বন্ধু হিসাবে গোপনে তোমার কাছে যেই সত্য স্বীকার করেছি সেই সত্য যদি আমি সমাজের কাছে স্বীকার করি, সেই সত্য যদি আমি গ্রহণ করে নেই, তাহলে এই সমাজের কোনো মানুষ আমার দলে থাকবে না, সবগুলি মানুষ আমার দল ভেঙ্গে মুহাম্মদের দলে চলে যাবে। যেই সত্য স্বীকার করলে নিজের দল থাকে না, সেই সত্য স্বীকার করার কোনো সার্থকতা নাই। আবু জাহালের জবাবে কি বুঝলেন? আবু জাহাল আল্লাহর পথ না চিনেই বর্জন করেছিল না জেনে শুনেই বর্জন করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এইভাবে আল্লাহর পথ চিনার পর বর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন না। এই জন্য আবু জাহালের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, উমরের জন্য দোয়া করেছিলেন। রাসূলের দোয়া উমরের বেলায় কবুল হইল না কেন? উমর আল্লাহর পথ চিনার পরে, আবু জাহালের বেলায় কবুল হইল না কেন? আবু জাহাল আল্লাহর পথ চিনার পরে তা গ্রহণ করতে রাজি নয়। উমরের বেলায় কবুল হইল কেন? উমর আল্লাহর পথ চিনার পরে তা গ্রহণ করতে রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার পথ চিনার পরে গ্রহণ করতে রাজি, আমি তাকে ইসলামের জন্য তার অন্তরকে খুলে দেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে বললেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে হেদায়েতের জন্য খুলে দেন। এখন যদি কেউ প্রশ্ন করে, আল্লাহ যদি আমার অন্তরকে হেদায়েতের জন্য খুলে দেন না, রাসূলের ব্যাখ্যা মতে আল্লাহ যদি আমার অন্তরে নূর দান করেন না, তাহলে তো আমি দুনিয়ামুখী হবই, তাহলে তো আমি পরকালমুখী হবই না, তাহলে তো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেবই না, আমার কি দোষ আল্লাহ কেন নূর দিলেন না? জবাব, আল্লাহর দোষে নূর দান করেননি তা নয়, তোমার দোষে আল্লাহ তোমার অন্তরে নূর দান করেননি। কেন? তুমি আল্লাহর পথ চিনার পরও গ্রহণ করতে রাজি হওনি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরে নূর দান করেননি। আরেকটা উদাহরণ, রাসূলের এক আপন চাচার নাম ছিল আবু তালিব। আপন চাচার নাম আবু তালিব। আবু তালিবের মরণকালে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বললেন, সম্মানিত চাচা আবু তালিব, সারা জীবন বর সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, সর্বাবস্থায় আপনি আমাকে সহযোগিতা করেছেন, সর্বাবস্থায় আপনি আমার প্রতিরক্ষা হিসাবে ব্যবহৃত হয়েছেন, কিন্তু মরণকালে যদি হেদায়েত গ্রহণ না করে মরেন, তাহলে পরকালে আপনাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার কোনো অধিকার আমি পাব না। সুতরাং একটিবার বলুন, হেদায়েত গ্রহণ করেছেন, আমি হাশরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করব যেন আপনাকে আমার সাথে জান্নাতে দেন। কাকে বললেন? আপন চাচা আবু তালিবকে। আবু তালিব বলে, বাতিদা মুহাম্মদ, তোমার প্রদর্শিত পথ গ্রহণ না করলে যে পরকালের চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না, সে কথাটা আমার বুঝার বাকি নাই। কি বলে? বুঝার বাকি নাই। কিন্তু ঘটনা হলো আমি যদি মরণকালে তোমার পথ গ্রহণ করে মরি, মরণের পরে সারা জীবন ভর আমার গোষ্ঠীর লোকেরা বলবে, আমার বংশের লোকেরা বলবে, গোষ্ঠীর সর্দার বংশের সর্দার আবু তালিব মরণকালে বাপদাদার পথ ছেড়ে দিল, মরণকালে বাটিদার পথ গ্রহণ করে মরল ভিক্ষার সর্দারের নামে। এই কলঙ্কের ভয়ে আমি সেই পরম সত্য উপলব্ধি করা সত্ত্বেও গ্রহণ করতে রাজি নই। এই জবাবে আল্লাহর রাসূল অত্যন্ত দুঃখিত হলেন, অত্যন্ত পেরেশান হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রেক্ষিতে আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। রাসূল হেদায়েতের মালিক হওয়ার কারণে না মাধ্যম, আগেই বলেছি হেদায়েতের মালিক একমাত্র রাসূল হলেন হেদায়েতের মাধ্যম, কুরআন হলো হেদায়েতের মাধ্যম। তাই আল্লাহকে যদি নূর বলা হয় এর অর্থ হলো হেদায়েতের মালিক, রাসূলকে যদি নূর বলা হয় এর অর্থ হলো হেদায়েতের মাধ্যম, কুরআনকে যদি নূর বলা হয় এর অর্থ হলো হেদায়েতের মাধ্যম, ইসলামকে যদি নূর বলা হয় এর অর্থ হলো হেদায়েতের মাধ্যম, আর আল্লাহকে যদি নূর বলা হয় এর অর্থ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালিবের ঘটনা প্রসঙ্গে রাসূলকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার মহব্বতের চাচা আবু তালিব আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। কেন? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত করব, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত করব। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, হেদায়েত পাওয়া না পাওয়াটা রাসূলের চেষ্টার উপরই চূড়ান্ত, কুরআন বুঝার উপরই চূড়ান্ত, না আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে? আর আল্লাহর ইচ্ছা অনিচ্ছাটা নিছক খামখেয়ালি, না বান্দার চেষ্টা প্রচেষ্টার উপর নির্ভরশীল? তুমি যদি আল্লাহর পথ পাওয়ার জন্য চেষ্টা করো, তুমি যদি আল্লাহর পথ চিনার পরে তা গ্রহণ করতে রাজি থাকো, আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি, আমি তোমাকে হেদায়েত দান করে দেব। তুমি যদি চেষ্টা করো না অথবা বুঝার পরও যদি গ্রহণ করতে রাজি থাকো না, রাসূল হেদায়েতের মালিক নন, রাসূল তোমাকে হেদায়েত দিতে পারবেন না। কুরআন হেদায়েতের মালিক নয়, তুমি কুরআন পড়তে পারো, তুমি কুরআন বুঝতে পারো, কিন্তু কুরআনের হেদায়েত তুমি গ্রহণ করতে পারবে না। কেন? আমি আল্লাহ হেদায়েতের মালিক, আমি তোমার অন্তরকে খুলে দেব না, কেউকে দেব না, তোমার ইচ্ছা নাই হেদায়েতের পথে চলা। এই পর্যন্ত বুঝলে? এবার আর একটা জটিল প্রশ্ন জাগে, ইনশাআল্লাহ আমি এই তৃতীয় প্রশ্নের জবাবের মাধ্যমেই আজকের বক্তব্য শেষ করার চেষ্টা করব। তাহলে বান্দার চেষ্টাটা আগে না আল্লাহর ইচ্ছা অনিচ্ছাটা আগে? তাহলে কি আল্লাহর ইচ্ছা বান্দার চেষ্টার অধীন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ইচ্ছা বান্দার চেষ্টার অধীন নয়, বরং বান্দার চেষ্টা আল্লাহর ইচ্ছার অধীনে হয়। এবার আবার জটিলতা আসলো, জটিলতা আসলো না? এতক্ষণে তো মোটামুটি একটা নিরসনের পথে গিয়েছিল, কিন্তু আবার জটিলতা আসলো। শেষ কথার দ্বারা প্রমাণ হইল যে আল্লাহর ইচ্ছা বান্দার চেষ্টার অধীন নয়, বরং বান্দার চেষ্টা আল্লাহর ইচ্ছার অধীন। তাহলে আবার সেই প্রশ্ন ঘুরে আসবে, আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে হেদায়েত দেওয়ার তবেই আমি চেষ্টা করব, আর আমি চেষ্টা করলে পরে আল্লাহ আমার অন্তরে নূর দান করবেন, আর আল্লাহ আমার অন্তরে নূর দান করলে আমি হেদায়েত গ্রহণ করব। আমার হেদায়েত গ্রহণ করা না করা নির্ভর করে আল্লাহ আমার অন্তরে নূর দেওয়া না দেওয়ার উপর, আল্লাহ আমার অন্তরে নূর দেওয়া না দেওয়া নির্ভর করে আমার চেষ্টা করা না করার উপর, আর আমার চেষ্টা করা না করা আবার নির্ভর করে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপর। আবার জটিলতা আসলো কিনা? সেই জটিলতার নিরসন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুয়া আলামু বিল মুহতাদিন, যদিও তোমার চেষ্টাটা আমার ইচ্ছার অধীন, আমার ইচ্ছাটা আমার এলেমের অধীন, আমার ইচ্ছাটা আমার। অত্যন্ত কঠিন কথা, কঠিন কথাগুলি সহজ উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়, এজন্য আমরা পরীক্ষার হলের উদাহরণের মাধ্যমেই বোঝার চেষ্টা করি। একজন উস্তাদ সারা বছর 100 জন ছাত্রকে পড়াইলেন, এর মধ্যে ধরুন একটা ছাত্র কোনোদিন লেখাপড়ায় মনোযোগিতা নাই, কোনোদিন মনোযোগ দিয়া লেখাপড়া করে না, কোনোদিন মনোযোগ দিয়া উস্তাদের কথা শুনে না, কোনোদিন পড়া শিকার চেষ্টা করে না, কোনোদিন প্রশ্নের জবাব দিতে পারে না, খামোখা ক্লাসে আসে আর বসে আর যায় আর খামখেয়ালি করে, পড়া শিখল না। পরীক্ষার নিয়ম রক্ষার জন্য ওই ছেলেটাকেও পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় কি না? দেওয়া হয়। পরীক্ষার নিয়ম হলো, যদি জবাব দিতে পারো তাহলে পাস করবা, যদি জবাব দিতে না পারো তাহলে ফেল করবা, এটা হলো পরীক্ষার নিয়ম। কিন্তু উস্তাদের ইচ্ছা হলো, তুই যেহেতু কোনোদিন পড়া শিখস নেই, তুই যেহেতু কোনোদিন মরাম মনোযোগ দিয়া লেখাপড়া করস নি, এই জন্য তোর ফেল করা দরকার, ফেল করা দরকার। কেন দরকার? যে লেখাপড়া শিখলো না, যে মনোযোগ দিয়া লেখাপড়া করলো না, সে যদি ফাঁস করে, সে যদি কোনো উপায়ে ফাঁস করতে পারে, তাহলে বানরের হাতে কুড়াল যাবে কি না? বানরের হাতে কুড়াল যাবে কি না? এই জন্য পরীক্ষার নিয়ম রক্ষার্থে, যদিও পরীক্ষক বলেছেন যারাই প্রশ্নের জবাব দিতে পারবা তারাই পাস করবা, কিন্তু মনে মনে ইচ্ছা আছে যে লেখাপড়া কোনোদিন শিখেনি সে যেন পাস না করে, কারণ সে যদি কোনো উপায়ে পাস করতে পারে তাহলে বানরের হাতে কুড়াল যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাবার আগেই জানতেন, যদি তোমার হাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, যদি তোমার হাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তাহলে তুমি হেদায়েতের পথ গ্রহণ করবা না গুমরাহির পথ গ্রহণ করবা, আমি আল্লাহ আগে থেকে জানি। কি বলেন? আল্লাহ আগে থেকে জানেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই জানেন, ফেরাউনকে যদি সমান সমান ক্ষমতা দেওয়া হয় ফেরাউন কোন পথ অবলম্বন করবে, নমরুদকে যদি হেদায়েতের পথে চলবে না গুমরাহির পথে চলবে সেই ব্যাপারে যদি পূর্ণ ক্ষমতা দেওয়া হয় তাহলে সে কোন পথে চলবে, আল্লাহ আগের থেকেই জানেন। আবু জাহালকে যদি পূর্ণ ক্ষমতা দেওয়া হয় তাহলে কোন পথে চলবে, আল্লাহ আগের থেকেই জানেন। আবুল হাবকে যদি পূর্ণ ক্ষমতা দেওয়া হয় তাহলে কোন পথে চলবে, আবুল আল্লাহ আগের থেকেই জানেন। তসলিমা নাসরিনকে যদি পূর্ণ ক্ষমতা দেওয়া হয় তাহলে সে কোন পথে চলবে, আল্লাহ আগের থেকেই জানেন। ডক্টর আহমদ শরীফকে যদি পূর্ণ ক্ষমতা দেওয়া হয় তাহলে সে কোন পথে চলবে, আল্লাহ আগের থেকেই জানেন। এই জন্য যাদের ব্যাপারে আল্লাহ আগের থেকেই জানেন, পূর্ণ ক্ষমতা দিলে তুমি ক্ষমতাটাকে হেদায়েতের কাজে ব্যবহার না করে গুমরাহির কাজে ব্যবহার করবা, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ আগের থেকেই ইচ্ছা করেছি, তোমাদের অন্তরকে প্রশস্ত করে দেব না, তোমরা চেষ্টা করবে না, তোমরা হেদায়েতের পথ পাইলেও তোমরা সেই পথে চলবে না, এইটাই আমার ইচ্ছা। এই জন্য আমি যাকে চাই হেদায়েত করতে তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেই। তাহলে আমি হেদায়েতের পথে চলবো কি না চলবো না সেটা নির্ভর করে আল্লাহ আমার অন্তরে নূর দিবেন কি না দিবেন না তার উপর, আল্লাহ আমার অন্তরে নূর দিবেন কি না দিবেন না সেটা নির্ভর করে আমি হেদায়েতের পথে চলবো কি না চলবো না তার ইচ্ছার উপর, আমি হেদায়েতের পথে চলবো কি না চলবো না তার ইচ্ছা নির্ভর করে আল্লাহর এলেমের উপর। আল্লাহ দিয়ে অগ্রিম জানতেন, আগের থেকে জানাটা কি আল্লাহর দোষ? আগের থেকে জানাটা কি আল্লাহর দোষ না গুণ? গুণ। উদাহরণটা আরেকটু পরিষ্কার করি, যেই ছেলেটা সারা বছর কোনোদিন মনোযোগ দিয়া উস্তাদের কথা শুনল না, যেই ছেলেটা যেই ছাত্রটা সারা বছর কোনোদিন মনোযোগ দিয়া লেখাপড়া করলো না, সেই ছেলেটাকে সেই ছাত্রটাকে শিক্ষক পরীক্ষার আগেই বলে দিলেন তুই দেওয়া হইল, তাকেও লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হইল, দেখা গেল সে প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারেনি সে ফেল করল। আগে বলেছিলেন শিক্ষক তোর ফেল করা দরকার না, আগে ফেল করলো পরে বললেন? ফেল করলো আগে না তোর ফেল করা দরকার বললো আগে? তাইলে ফেল করার দোষ না বলার দোষ না চলার দোষ? যেমন ভাবে তার চলার দ্বারা শিক্ষক আগের থেকেই জানতেন তোর মধ্যে পাস করার যোগ্যতা নাই, এই জন্য তোর ফেল করা দরকার, এই ছাত্রর সারা বছরের অবস্থার অভিজ্ঞতার আলোকে উস্তাদ জানতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অভিজ্ঞতার আলোকে জানতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আল্লামুল গুয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আলেমুল গায়েব, যাদেরকে ইচ্ছা শক্তি দিলে, যাদেরকে হেদায়েত দিলে গ্রহণ করবে কি না করবে না আল্লাহ আগের থেকে জানেন। আল্লাহ আগের থেকে যাদের ব্যাপারে হেদায়েতের যোগ্যতা নাই জানেন, তাদের ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেন না। যাদের ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেন না তাদের অন্তর কি আল্লাহ খুলে দেন না, যাদের অন্তর কি আল্লাহ খুলে দেন না সে হেদায়েত চিনার পরেও বুঝার পরেও হেদায়েত গ্রহণ করে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর খুলে না দেওয়ার জন্য তার আমলই দায়ী, তার চেষ্টা প্রচেষ্টাই দায়ী, হেদায়েত না পাওয়ার জন্য সে নিজেই দায়ী, তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর না দেওয়ার জন্য সে নিজেই দায়ী। উদাহরণটা আরো পরিষ্কার করি, শিক্ষক বলে দিলেন তুই ফেল করবি, তারপরে সে ফেল করল। তিনি বলে দিয়েছিলেন ফেল করবি এই কারণে ফেল করল, না সে ফেল করবে তিনি জানেন সেই জন্য বলে দিয়েছিলেন? তাহলে শিক্ষকের বলার দোষ না ছাত্রের চলার দোষ? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই জানেন কে ফেল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকেই তার ব্যাপারে লিপিবদ্ধ করে রেখেছেন, তুমি ফেল করবা, তুমি হেদায়েতের পথ পাইলেও তুমি তা গ্রহণ করবে না, তুমি দুনিয়ামুখী হবে, তুমি পরকালমুখী হবে না, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হবে না, আমি আল্লাহ জানি, সুতরাং আমি আগে থেকেই আল্লাহ বলে দিলাম। আগে থেকেই আল্লাহ যে কথাটা বলে দিলেন সেই কথাটাকেই ইসলামের পরিভাষায় বলা হয় তকদীর। ইসলামের পরিভাষায় বলা হয় তকদীর। তকদীরের বাংলা হলো ভাগ্য। তকদীরের বাংলা হলো, এবার যেই ছাত্রটা ফেল করলো সেই ছাত্রটা বলে ফেল করা আমার ভাগ্য ছিল। ভাগ্যের দোষ না সারা বছর লেখাপড়া না করার দোষ? কিন্তু শিক্ষক আগেই বলে দিয়েছিলেন তুমি ফেল করবা, পরে ফেল করলো, তাহলে শিক্ষকের বলার দোষ না ছাত্রের চলার দোষ? আল্লাহ আগেই ভাগ্যে লেখে রেখেছেন তুমি ফেল করবা, পরে সে ফেল করলো, আল্লাহর বলার দোষ না বান্দার চলার দোষ? সব কথার সার কথা হলো বান্দা তার আমলের জন্য দায়ী, বান্দা তার অপরাধের জন্য দায়ী, বান্দা তার কার্যকলাপের জন্য দায়ী। আল্লাহ তকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ লেখে রেখেছেন, আল্লাহ ইচ্ছা করেছেন, এর জন্য আল্লাহ দায়ী নন। বান্দা জেনে শুনেই গুমরাহির পথ অবলম্বন করবে, বান্দা জেনে শুনেই পথ ভ্রষ্টতা অবলম্বন করবে, এর জন্য বান্দা দায়ী। এই কারণে আল্লাহর হেদায়েত যেই বান্দা গ্রহণ করল না তার জন্য আল্লাহ শাস্তি হিসাবে জাহান্নাম নির্ধারণ করেছেন, আর আল্লাহর হেদায়েত যেই বান্দা গ্রহণ করবে তার পুরস্কার হিসাবে আল্লাহ জান্নাত নির্ধারণ করেছেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর হেদায়েতটা সঠিকভাবে চিনার, সঠিকভাবে বুঝার, হেদায়েত গ্রহণ করার ইচ্ছা রাখার মাধ্যমে আল্লাহর হেদায়েতের পথে চলার সৌভাগ্য আমাদের দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে তোমার পবিত্র কালাম থেকে, তোমার কালামের তফসির থেকে, নবীর হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে সঠিকভাবে সরলভাবে বুঝার সৌভাগ্য দান করো। ইয়া আল্লাহ, তোমার হেদায়েত আমাদের নসিব করো। ইয়া আল্লাহ, আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করো। ইয়া আল্লাহ, আমাদের অন্তর বক্র করে দিও না। ইয়া আল্লাহ, আমাদেরকে গুমরাহির পথে চালিও না। ইয়া আল্লাহ, আমাদেরকে হেদায়েতের পথে চলার সৌভাগ্য দান করো। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনের ছিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করো। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনের উসিলায় আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত রকমের আশা ভরসা নিয়ে তোমার দরবারে হাত উড়িয়েছি, ইয়া আল্লাহ আমাদের সকলের নেক বাসনাকে পূরণ করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদার সালাম হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের অশান্তি আর বিশৃঙ্খলা দূর করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দেশের সার্বভৌমত্ব হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দেশের ভৌগোলিক সীমারেখার হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দেশের অখণ্ডতা হেফাজত করো। ইয়া আল্লাহ এইগুলি হেফাজত করার জন্য যারা কাজ করেন, ইয়া আল্লাহ তাদেরকে তুমি গায়েবী সাহায্য করো। ইয়া আল্লাহ এইগুলি নষ্ট করার জন্য যারা চক্রান্ত করে, ইয়া আল্লাহ তাদেরকে সুমতি দান করো। ইয়া আল্লাহ সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ সারা দুনিয়ার অশান্তি দূর করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ বাংলাদেশ থেকে অশান্তি দূর করে দাও। ইয়া আল্লাহ যারা শান্তির জন্য কাজ করেন তাদেরকে গায়েবী সাহায্য করো। ইয়া আল্লাহ যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে তুমি হেদায়েত করো। যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তুমি কুদরতি হাতে দমন করে তোমার নিরীহ সরল সহজ বান্দাদেরকে তুমি রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।